أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط، وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس، فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب، إن الله قوي عزيز. يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب، هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد خصوا من الوهاب. يا ذاكر الأصحاب كن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃজনের বহু পূর্বেই অত্যন্ত সুন্দর ও শ্রেষ্ঠ আকারে মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর বিষয়টি লিপিবদ্ধ করে লিখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি মানুষকে অতি সুন্দর গঠনে সৃষ্টি করেছি, সুতরাং এক্ষেত্রে তিনি তার স্রষ্টার মহিমা গেঁথে দিয়ে মহা আমানতের দায়িত্বভারটি মানুষের উপর ন্যস্ত করেছিলেন। এরশাদ করেছেন, নিশ্চয়ই আমি আমানত বিষয়টি নবমণ্ডল, ভূমণ্ডল এবং পাহাড় পর্বতের কাছে পেশ করেছি, তারা ভয়ে তা বহন করতে অপারগতা প্রকাশ করেছে, পরিশেষে মানুষ তা বহন করার সাহস করেছে, আর বস্তুতই মানুষ বড় জালেম ও গণ্ডমূর্খ। উপরোক্ত আয়াতে আল্লাহ পাক আমানত বাহনের দায়ে মানুষকে জালেম ও মূর্খ বলে আখ্যায়িত করেননি, বরং এ মহা আমানতের মূল্যবোধ না থাকা এবং এক্ষেত্রে বিন্দুমাত্র অলসতার কুপরিণামের কথা চিন্তা না করার দরুন মানুষকে জালেম ও মূর্খ বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা জমিন ও আসমানের সব কিছু অনুকূলে করার মাধ্যমে আদম সন্তানের গলায় সম্মানের মালা পরিয়েছেন। এরশাদ করেছেন, তোমরা কি ভেবে দেখো না যে আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের সকল কিছুকে তোমাদের অনুকূলে করে দিয়েছেন, তোমাদের উপর বাহ্যিক অভ্যন্তরীণ সকল নেয়ামতের সমাবেশ ঘটিয়েছেন। অন্যত্র এরশাদ করেছেন, জমিন আসমানের সকল বস্তুকে আল্লাহ তোমাদের জন্য পরিচালিত করেছেন, নিশ্চয়ই এক্ষেত্রে চিন্তাশীলদের জন্য ভেবে দেখার বিষয় রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা সবকিছু মানুষের সেবা ও সুখের জন্যই সৃষ্টি করে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য নির্ধারিত করেছেন। এরশাদ করেছেন, আমি জিন ও ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তাদের কাছে আমি কোনো রিজিক চাই না, এটাও চাই না যে তারা আমার জন্য খাবার জোগাড় করুক, কেননা আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র রিজিকদাতা মহাপরাক্রমশালী। পৃথিবীর বুকে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা মানুষের থেকে এই বলে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কোরআনে কারীমে এরশাদ হয়েছে, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার প্রভু সকল আদম সন্তানকে সামনে রেখে তাদের কাছ থেকে এই বলে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই। অতঃপর আদম সন্তানকুল এক বাক্যে বলে উঠেছিল যে হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনি আমাদের প্রভু, যাতে বিচার দিবসে কেউ বলতে না পারে যে আমরা এর থেকে সম্পূর্ণ অমনোযোগী ছিলাম বা আমাদের বাপদাদাগণ ইতিপূর্বে শিরকে লিপ্ত ছিল, যার ফলে আমরাও তাদের দেখাদেখি শিরকে লিপ্ত হয়েছি, অপরাধীদের কর্মকাণ্ডের দরুন আপনি কি আমাদেরকে ধ্বংস করে দেবেন। ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামবাসীকে কিয়ামতের দিন বলা হবে, মনে করো যে পৃথিবীতে যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেওয়া হলো, তাহলে আজ তুমি এই সব কিছুই জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিয়ে দেবে না? সে বলবে অবশ্যই দিয়ে দেব। তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি তোমার থেকে ছোট্ট একটি বিষয় আশা করেছিলাম, সমস্ত আদম সন্তানের সামনে তোমার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমার সাথে কাউকে শিরিক করবে না, কিন্তু দুনিয়াতে তুমি তা না করে শিরিকে লিপ্ত হয়েছ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরাফার দিন আদম আলাইহিসসালামের পৃষ্ঠদর্শ থেকে আল্লাহ পাক দুটি প্রতিশ্রুতি নিলেন, অতঃপর আদম আলাইহিসসালামের ঔরস থেকে সৃষ্ট হওয়া সকল বনি আদমকে বের করে তার সামনে রাখলেন, অতঃপর আল্লাহ তাদের সাথে কিছু কথা বললেন। আল্লাহ তাআলা তখন বললেন, আমি কি তোমাদের প্রভু নই? তা শুনে আদম সন্তান এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনিই আমাদের প্রভু। এবাদতের ক্ষেত্রে মানুষকে আল্লাহ পাক দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথম শ্রেণীর লোকেরা উপরোক্ত প্রতিশ্রুতির কথা স্মরণ রেখে আল্লাহর এবাদতে মগ্ন থাকবে, অপর শ্রেণীর প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে অন্যথায় পাপাচারে লিপ্ত হবে। মানুষকে পুনরায় তাদের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবার নিমিত্তে আল্লাহ পাক লাখো নবী রাসূল ও অগণিত আসমানি কিতাবাদি অবতীর্ণ করেছেন। কোরআনে কারিমের ভাষায়, আর প্রেরণ করেছি সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে অসংখ্য নবী রাসূল, যেন বিচার দিবসে আল্লাহ পাকের সামনে তাদের কোনো কারণ দর্শানোর সুযোগ না থাকে। বস্তুতই আল্লাহ পাক মহাপরাক্রমশালী ও মহাপজ্ঞাময়। উক্ত প্রতিশ্রুতি সম্বলিত আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসির বিশারদ উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি আসমান ও জমিনকুলকে সাক্ষী রাখলাম এবং তোমাদের পিতা আদমকেও সাক্ষী রাখলাম, যাতে কিয়ামতের দিন তোমরা একথা বলতে না পারো যে আমরা ওই প্রতিশ্রুতি সম্পর্কে অজ্ঞ ছিলাম। তোমরা ভালো করে স্মরণ রেখো যে আমি ছাড়া কোনো খোদা নেই, আমি ছাড়া কোনো প্রভু নেই, সুতরাং আমার সাথে কাউকে অংশীদার করো না। আর এ প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবার জন্যই অবশ্যই দুনিয়াতে আমি তোমাদের কাছে আমার অনেক প্রতিনিধি প্রেরণ করব, অনেক কিতাবাদি নাজিল করব। তখন আদম সন্তানকুল বলে উঠেছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আমাদের রব, আপনি আমাদের একমাত্র প্রভু, আপনি ছাড়া আমাদের কোনো প্রভু নেই, আপনি ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই। সুতরাং ওই দিন সকলকে আল্লাহ পাকের হুকুম মানার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল। অতপর আল্লাহ পাক আদম সন্তানকে উঠালেন। আদম আলাইহিস সালাম নিজ সন্তানদের মাঝে ধনী গরিব সুস্থ কুস্থ ভেদাভেদ দেখে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মাঝের এই ভেদাভেদগুলো যদি মিটিয়ে দিতেন। আল্লাহ পাক উত্তরে বলেছিলেন, আমি চাই যে তারা আমার কৃতজ্ঞতা আদায় করুক। সন্তানদের এই ভিড়ে হযরত আদম আলাইহিস সালাম নবীদেরকে উজ্জ্বল বাতির মতো অবলোকন করছিলেন, মনে হচ্ছিল তাদের মাথায় নূর চমকাচ্ছে। আল্লাহ পাক জান্নাতকে অনুগত্যশীল বান্দাদের ঠিকানা আর জাহান্নামকে দাম্ভিক বান্দাদের শেষ পরিণাম রূপে নির্ধারণ করেছেন। কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, আর যারা আল্লাহর আহ্বানে সাড়া দিল তাদের জন্য থাকবে উত্তম পরিণাম, পক্ষান্তরে যারা সাড়া দেয়নি তারা জমিন ও আসমানের মধ্যবর্তী সকল কিছুকেও যদি সেদিন মুক্তিপণ হিসাবে পেশ করে, কখনো তা তাদেরকে কুপরিণাম হতে রক্ষা দেবে না। তাদের জন্যই রয়েছে কঠিন হিসাব, তাদের ঠিকানা হবে জাহান্নাম, কি নিকৃষ্ট তাদের পরিণাম স্থল। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে, বিচার দিবসে জাহান্নামের সর্বনিম্ন মানের শাস্তিপ্রাপ্ত লোকদের একজনকে সম্বোধন করে আল্লাহ পাক বলবেন, পৃথিবীতে যা কিছু ছিল সব কিছুই যদি আজকে তোমাকে দিয়ে দেওয়া হয়, তাহলে এই শাস্তি থেকে বাঁচার জন্য তুমি কি সব কিছু মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে? সে তখন বলবে, অবশ্যই সব দিয়ে দেব। তখন আল্লাহ পাক বলবেন, আমি তোমার কাছ থেকে এর থেকেও ছোট্ট একটি বিষয়ের প্রতিশ্রুতি নিয়েছিলাম, তখন তুমি আদমের ঔরসে ছিলে যে আমার সাথে তুমি কাউকে অংশীদার করবে না, কিন্তু তুমি সে প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমার অংশীদার সাব্যস্ত করেছ। আল্লাহ পাক বলেন, আর যে ব্যক্তি জানে যে আল্লাহর পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সবই সত্য, সে কি ওই ব্যক্তি নয় যে অন্ধ? বস্তুত যে সেসব জ্ঞানবানরাই একমাত্র উপদেশ গ্রহণ করে থাকে যারা আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে, কখনো তা ভঙ্গ করে না। তারা আল্লাহর আদেশকৃত বন্ধনগুলো ঠিক রাখে, স্বীয় প্রভুকে ভয় করে, কঠিন হিসাবের শঙ্কায় মাথারায় মাথায় রাখে। যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্টির আশায় ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে, আমি যে রিজিক তাদের দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে খরচ করে, যারা মন্দ কাজকে সৎ কাজের দ্বারা রূপান্তরিত করে, একমাত্র তাদের জন্যই রয়েছে সুপরিণাম জান্নাতে আদন। সেখানে তারা প্রবেশ করবে, সাথে থাকবে তাদের ন্যায়বান পিতা, স্ত্রী আর সুসন্তান। ফেরেশতাগণ তাদের কাছে প্রবেশ করবে সকল দরজা দিয়ে। তারা বলতে থাকবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ, কতই না উত্তম তোমাদের পরিণাম ফল। পক্ষান্তরে যারা এই প্রতিশ্রুতি ভুলে গিয়ে আল্লাহর আদেশকৃত বিষয়াবলী অমান্য করবে এবং জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের জন্য রয়েছে অভিশাপ আর কুপরিণাম ফল। আর এভাবেই উভয় দলের বিভক্তির বিবরণ সমাপ্ত হয়। আমরা এখন জানবো নবী রাসূল এবং তাদের উত্তরসূরিদের যে মিশনগুলো। আল্লাহ তাআলা বলেন, আর তিনি তোমাদের জন্য ওই দিনকে নির্ধারণ করেছেন যা পালনের জন্য তিনি নূহকে আদেশ করেছিলেন। আপনার কাছে যার বিবরণ পাঠিয়েছি সেটি হচ্ছে ওই দিন যার ব্যাপারে তিনি আদেশ করেছিলেন ইব্রাহিম, মুসা ও ঈসাকে, যার মর্ম হচ্ছে দিনকে প্রতিষ্ঠিত করো, এতে ভেদাভেদ সৃষ্টি করো না। আপনার দাওয়াতের মিশনটি মুশরিকদের জন্য বড়ই জ্বালাময়ী। উপরুক্ত আয়াতে আল্লাহ তাআলা নবীদেরকে দিন প্রতিষ্ঠার আদেশ দিচ্ছেন, আর দিন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধানাবলীকে প্রথম নিজের জীবনে, তারপর মানুষের মাঝেও তা প্রতিষ্ঠা করা। এ কারণে নবীদেরকে তিনি দাওয়াত, বিবরণ ও ভীতি প্রদর্শনের আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, প্রেরণ করেছি এমন সব রাসুল যারা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। সুতরাং নবীদের একমাত্র মিশন ছিল সমস্ত মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসা, আল্লাহর মনোনীত বিষয়াবলীকে আঁকড়ে ধরা, নির্দেশ নিষেধকৃত বিষয়াবলী থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা বলেন, আপনি হচ্ছেন একজন সতর্ককারী, আর প্রত্যেক জাতির জন্যই হেদায়েতকারী গত হয়েছে। অপর স্থানে আল্লাহ পাক এরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি সঠিক পথের দিকে আহ্বান করেন। এখানে সঠিক পথের দিকে আহ্বান বলতে আল্লাহর দিকে দাওয়াত, সরল পথের দিশা উদ্দেশ্য। নবী রাসূলদের সাথে আল্লাহ পাক বহু কিতাবাদি নাজিল করেছেন, তাদেরকে প্রজ্ঞা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে অবশ্যই আমি তোমাদের কাছে কিতাব ও প্রজ্ঞা অবতীর্ণ করব। এক্ষেত্রে আল্লাহ তাআলা নবী রাসূলদের অন্তরে সমগ্র সৃষ্টির প্রতি রহমত ও তাদের হেদায়েতের জন্য প্রচণ্ড আগ্রহ গেঁথে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন। পাশাপাশি আল্লাহ পাক তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিশয় দয়াবান ও পরম অনুগ্রহকারী গুণে ভূষিত করেছেন, এরশাদ করেছেন, আর তিনি হচ্ছেন এমন এক নবী যিনি ইমানদারদের প্রতি অতিশয় দয়াবান ও পরম অনুগ্রহকারী। নবীদের এ সুদীর্ঘ ধারাবাহিকতায় সর্বশেষ জন হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরশাদ করেছেন, নবী মুহাম্মদ তোমাদের থেকে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হল ওই প্রাসাদের ন্যায় যা একজন মানুষ সুন্দর ও সুপ্রতিষ্ঠিত করে গড়ে তুলল, কিন্তু একটিমাত্র ইটের জন্য সেখানে স্থান খালি রেখে দিল। অতঃপর লোকজন যখন সুদর্শন এই প্রাসাদটিতে প্রবেশ করল, তখন আশ্চর্যের সুরে বলতে লাগলো, হায়, একটিমাত্র ইটের স্থান কেন বাকি রাখা হলো। মুসলিম শরীফের বর্ণনায় আরও যোগ হয়েছে, আমি হচ্ছি সেই সর্বশেষ ইট, আমার আগমনের দ্বারা নবী ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, আমরাই হচ্ছি সর্বশেষ উম্মত, আর আমরাই বিচার দিবসে সর্বাগ্রে থাকব। তবে প্রত্যেক উম্মতকে কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে, আর আমাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সকলের পরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীবাসীর হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এতে আল্লাহ তাআলা কোনো বর্ণের ভেদাভেদ রাখেননি, সাদা কালো লাল বা আরব অনারবের মধ্যে উনাকে নির্ধারিত রাখেননি। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল প্রকার লোকের হেদায়েতের জন্য তিনি প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত, এই উম্মতের যে কোনো ইহুদি বা যে কোনো খ্রিস্টান আমার কথা শোনার পরও যদি ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে, তবে অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পূর্ববর্তী রাসূলদেরকে কোনো নির্ধারিত জাতির হেদায়েতের উদ্দেশ্যে প্রেরণ করা হতো, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র জাতির হেদায়েতের জন্য। বিজয় দেওয়াল এবং দিনের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা স্বীয় মনোনীত দিনের প্রকাশ এবং যুক্তি প্রমাণের সুস্পষ্ট ভিত্তি আর বর্ষা তলোয়ারে বলিষ্ঠ শক্তির সাহায্যে সত্যের কালেমা সমুন্নত করার বিষয়টি বহু পর্বেই লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, সেই প্রভু যিনি স্বীয় রাসূলকে হেদায়েত আর সত্যের ধর্ম দিয়ে প্রেরণ করেছেন, যেন এই সত্য ধর্মকে তিনি সমস্ত ভ্রান্ত ধর্মের উপর সমুন্নত করেন। যদিও অবিশ্বাসীরা একে অপছন্দ করে থাকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে মানুষের পরীক্ষার জন্য। আল্লাহ পাক এরশাদ করেছেন, নিশ্চয়ই আমি আপনাকে পরীক্ষা করব, পাশাপাশি আপনার মাধ্যমে অন্যদেরকেও পরীক্ষা করব। দিন প্রতিষ্ঠার এই বিশাল মিশন বাস্তবায়ন এবং উভয় জগতের শান্তি উন্নতি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলা উক্ত নবীর সাথে প্রেরণ করেছেন মহামান্য গ্রন্থ এবং লৌহতুল্য মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সুস্পষ্ট প্রমাণ সহ রাসুল প্রেরণ করেছি, পাশাপাশি তাদের সাথে অবতরণ করেছি কিতাব এবং মাপকাঠি, যেন মানুষেরা পূর্ণ ন্যায়নিষ্ঠতা সহকারে সকল কিছু সম্পাদন করতে পারে। আর আমি নাজিল করেছি লোহা, যাতে রয়েছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য বহু উপকারী বিষয়। এগুলো এজন্য যে আল্লাহ যাতে জেনে নিতে পারেন কারা আল্লাহকে না দেখি তার রাসুলদেরকে সহযোগিতা করে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান। সুতরাং আল্লাহর কিতাব সত্যের দিকে পথ প্রদর্শন করে এবং লোহা পথভ্রষ্টকে সোজা করে দেয়, আর মানুষকে সঠিক পথে আনার জন্য লোহার কোনো বিকল্প নেই। যখনই কিতাব লোহার কোনো একটি দুর্বল হয়ে পড়বে তখনই ভূপৃষ্ঠে বিশৃঙ্খলার পাপাচার দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, কিয়ামতের এই পূর্বক্ষণে আমাকে তরবারি দিয়ে প্রেরণ করা হয়েছে যতক্ষণ না মানুষ এক আল্লাহর ইবাদতে ফিরে আসে। এগুলোই হচ্ছে নবীজির একমাত্র ত্যাজ্য সম্পদ যা উম্মতের জন্য তিনি রেখে গেছেন। এক হচ্ছে পথ প্রদর্শনকারী সুস্পষ্ট কিতাব, আর দুই হচ্ছে সঠিক পথের সংস্কারক বলিষ্ঠ তরবারি। এ বিবেচনায় মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক হচ্ছে উম্মতের জ্ঞানীগুণী বা আলেম সম্প্রদায়, আর দুই হচ্ছে আল্লাহর পথে জিহাদরত মুজাহিদিন সম্প্রদায়। নবীগণের পর একমাত্র সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা উভয় গুণে গুণান্বিত করেছিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল, তার সাথে আছেন এমন এক সম্প্রদায় যারা কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের পরস্পরের প্রতি অত্যন্ত দয়াবান। আপনি তাদেরকে একমাত্র আল্লাহর দয়া ও সন্তুষ্টির আশায় রুকু সেজদাকারী পাবেন। সেজদার চিহ্নস্বরূপ তাদের চেহারা এক বিশেষ নিদর্শন থাকবে, এটি হচ্ছে তাওরাতে বর্ণিত তাদের নিদর্শন। আর ইঞ্জিলে তাদের অবস্থা এমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশালয়, অতপর তা শক্ত ও মজবুত হয় এবং কাণ্ডের উপর দ্বারায় দৃঢ়ভাবে, চাষিকে আনন্দে অভিভূত করে যাতে আল্লাহ তাদের দ্বারা কাফেরদের অন্তর্জ্বালা সৃষ্টি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আলেম সম্প্রদায় হচ্ছে নবীদের উত্তরাধিকারী, আর নবীগণ কোনো টাকা পয়সা রেখে যান না, বরং নবীগণ জ্ঞান বা এলেম রেখে যান। সুতরাং যে ব্যক্তি নবীদের ইত্যাদ্য সম্পদ গ্রহণ করলো অবশ্যই মহাসৌভাগ্যের কারণেই সে তা গ্রহণ করলো। যেমনভাবে আল্লাহ পাক তার শেষ নবীকে পূর্ববর্তী নবীদের অনুসরণে আদেশ দিয়েছেন, এরশাদ করেছেন, তারা হচ্ছেন ওই সকল নবী যাদেরকে একমাত্র আল্লাহ পাক পথ প্রদর্শন করেছেন, সুতরাং আপনি তাদের পথই অনুসরণ করুন। ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকেও তাদের প্রিয় নবীর পরিপূর্ণ অনুকরণে আদেশ দিয়েছেন। আল্লাহ পাকের এই মহা আদেশের কারণেই মুমিনগণ শেষ নবীর ত্যাজ্য সম্পদ এলেম গ্রহণে মনোনিবেশ করেন, নিজেদের মধ্যে এবং জনসাধারণের দৈনন্দিন জীবনে এর বাস্তবায়ন ঘটাতে প্রয়াস পান। সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের নাজিলকৃত বিধান পবিত্র জ্ঞান অধ্যয়ন করল, তার জন্য আবশ্যক হলো অন্যকেও এ সম্পর্কে জ্ঞান দান করা বা জ্ঞাত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করুন, যে আমার কথা শুনে তা সংরক্ষণ করল এবং যেমন শুনেছিল ঠিক তেমনি অন্যের কাছে বর্ণনা করল। পক্ষান্তরে যে ব্যক্তি এক থেকে বিমুখতা অবলম্বন করল, তার সাথে তারা লড়াই করল যতক্ষণ না সে আল্লাহর নাজিলকৃত সত্য বিধানের প্রতি মাথা নত করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করেছেন তা হালাল হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না করজোরে তারা জিজিয়া প্রদান করে। ঠিক এমনই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের যুগ, এমনই ছিল তাদের জ্ঞান সম্প্রসারণ, সমগ্র বিশ্ববাসীকে সত্যের দিকে পথ প্রদর্শন এবং দাম্ভিক ও বিমুখতা অবলম্বনকারীদেরকে শায়েস্তাকরণ। তাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল এই দুটি বিষয়ের উপর সন্নিবেশিত। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওসামার বাহিনী রোমকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়েছিল, সিংহভাগ সাহাবায়ে কেরাম ইসলাম থেকে বহির্ভূত আরবদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বের হয়েছিল। সাহাবায়ে কেরামদের এই সত্য ধর্মকে বহাল করলো তাবেইন, তারপর পরবর্তী প্রজন্ম এভাবে তা বহাল থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরবর্তী প্রজন্মসমূহে প্রত্যেক ন্যায়বান ব্যক্তি এ মহাজ্ঞানের বাহক হবে, তারা মিথ্যুকদের বিকৃত সংযোজন, পাপিষ্ঠদের চুরি এবং মূর্খদের অপব্যাখ্যা থেকে এই জ্ঞানকে রক্ষা করবে। জ্ঞানীদের কলমের কালি এবং শহীদের তরতাজা খুন হচ্ছে আল্লাহ পাকের নৈকট্যতা অর্জনের সুপ্রিয় বিষয়। জ্ঞানীদের কলম সব ব্যবহৃত হয় বিশ্ববাসীকে পথ প্রদর্শন, তাদেরকে সত্যের বিধানাবলী শিক্ষাদান, কুসংস্কারের মূলোৎপাটন এবং সত্যকে ছড়িয়ে দেবার কাজে। আর শহীদদের রক্ত প্রবাহিত হয় সর্বপ্রকার বাধা বিপত্তি উৎখাত করে বিশ্বময় আল কোরআনের আলো ছড়িয়ে দেবার কাজে। যখনই কোথাও কোনো কুসংস্কার দেখা দিয়েছে, সাথে সাথে উম্মতের জ্ঞানী সম্প্রদায়ের বিরুদ্ধে যথোচিত ব্যবস্থা গ্রহণ করে সর্বপ্রকার বক্রতাকে সোজা করে দিয়েছে, মানুষকে এ থেকে দূরে রেখেছে। যখনই মানুষ কোনো একটি বিধানকে ভুলে বসতে শুরু করেছে, তখনই জ্ঞানী সম্প্রদায় তা সমুন্নত করে উম্মতকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। যখনই উম্মতের মধ্যে কোনো অভ্যন্তরীণ শত্রু বা অনিষ্টকারী মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, অথবা বহির্বিশ্ব থেকে কোনো শত্রুদল এসে মুসলমানদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা সাহস করেছে, তখনই জ্ঞানী সম্প্রদায় নাঙ্গা তরবারি হাতে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, শত্রুদের বিষজাত ভেঙে দিয়ে সমূলে তাদেরকে পরাজিত করেছে। ঠিক তেমনি মুরতাদদের বিরুদ্ধে করেছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারেজি সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খারেজিদের বিরুদ্ধে তিনি সর্বপ্রথম আবদুল্লাহ বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন, সেখানে গিয়ে তিনি তাদের সাথে বাগযুদ্ধ করেছিলেন। তাদেরকে অনেক বোঝানোর পরেও তারা সৎ পথে ফিরে আসতে আপত্তি করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, ফলে তাদের একটি বিরাট অংশকে তখনই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব হয়েছিল। পক্ষত আমিরুল মুমিনীন উমর বিন আব্দুল আজিজও তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা বহু পূর্বেই কিয়ামত পর্যন্ত সত্যের একটি বিজয়ী দল বেঁচে থাকার কথা লিপিবদ্ধ করে রেখেছিলেন, যারা সত্যের ধারক বাহক হয়ে বর্ষা আর তরবারি হাতে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত লড়াই করে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল সর্বাবস্থায় যুদ্ধে লিপ্ত থাকবে, কোনো বিরুদ্ধবাদীদের বিরোধিতা তাদের থামাতে পারবে না। শেষ পর্যন্ত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন, তখন তাদের ইমাম বলবে আসুন নামাজের ইমামতি করুন। উত্তর ঈসা আলাইহিস বলবেন না, বরং তোমরা হচ্ছ মর্যাদাশীল উম্মত, তোমাদের মধ্যে আল্লাহ পাক আমির নির্ধারণ করেছেন। অতপর একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সর্বাবস্থায় আল্লাহর আদেশ মতে লড়াইয়ে লিপ্ত থাকবে, তারা শত্রুদের উপর সর্বাবস্থায় বিজয়ী থাকবে, বিরোধীদের বিরুদ্ধাচরণ তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত পর্যন্ত তারা এভাবেই বিজয়ী বেশে যুদ্ধ করতে থাকবে, আর এই লড়াইকারী দল সর্বাবস্থায় অপরিচিত অল্প সংখ্যক থাকবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি স্বীয় গ্রন্থে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, নিশ্চয়ই এই দিনের সূচনা হচ্ছে অপরিচিত অবস্থার মধ্য দিয়ে, আর অচিরেই এই দিন অপরিচিত অবস্থাতেই ফিরে আসবে। সুসংবাদ ওই সমস্ত অপরিচিত জনদের জন্য যারা সবসময় আমার আনিত বিধানাবলীতে মানুষের সংশোধনের চেষ্টায় লিপ্ত থাকে। অপরিচিতদের পরিচিতি বর্ণনা করতে গিয়ে অপর এক হাদিসে বলেছেন, যারা স্বীয় দিন নিয়ে সুদূর পলায়ন করে শেষ পর্যন্ত তারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের কাছে গিয়ে মিলিত হবে। অপর বর্ণনায় বলেছেন, তারা হচ্ছে অত্যাধিক পাপিষ্ট লোকদের মধ্যে যত সামান্য ন্যায়বান কিছু লোক, তাদের বিরোধীদের সংখ্যা অনুসারীদের সংখ্যার তুলনায় অনেক বেশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী দুই প্রকার। প্রথম প্রকার সত্য ও হেদায়তের দিকে আহ্বানকারী জ্ঞানী সম্প্রদায়, যারা আল্লাহর নাজিলকৃত বিধানাবলীর মধ্যে কোনো কিছুই গোপন রাখে না। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন, আল্লাহ পাক কিতাবপ্রাপ্ত লোকদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আল্লাহর বিধানাবলীকে মানুষের সামনে সুস্পষ্টরূপে বর্ণনা করবে, কোনো কিছু লুকাবে না। যে ব্যক্তি এলেম শিখলো তার উপর আবশ্যক হচ্ছে মানুষের মাঝে তা সরিয়ে দেওয়া, অন্যথায় বিচার দিবসে তাকে আগুনের মালা গলায় পড়তে হবে, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। দ্বিতীয় প্রকার ব্যক্তি হচ্ছে ওই সকল ব্যক্তিবর্গ যারা এই মহাজ্ঞানকে রক্ষা করবে এবং মানুষের মধ্যে তা প্রতিষ্ঠিত করবে, তারা হচ্ছে আল্লাহর পথের মুজাহিদিন। আর সবচেয়ে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে উভয় গুণের মাধ্যমে নিজেকে ধন্য করলো, এটাই হচ্ছে হাদিসে উল্লেখিত বিজয়ী দলের গুণাবলী, এটাই হচ্ছে এলেম এবং জিহাদের দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, আমার পূর্বে যত নবী পাঠানো হয়েছে সকল নবীদেরই সাথী সহযোগী ছিল, যারা নবীর আনীত বিধানকে আঁকড়ে ধরত, নবীর আদেশগুলো মেনে চলত। অতপর নবীদের ইন্তেকালের পর এমন প্রজন্ম আসতো যারা মুখে বলতে একরকম আর কাজ করতে অন্যরকম, তাদের কথা আর কাজে গরমিল ছিল। স্মরণ রেখো, যে ব্যক্তি শক্তির মাধ্যমে জিহাদ করলো সেই মুমিন, যে ব্যক্তি মুখের কথার মাধ্যমে জিহাদ করলো সেও মুমিন, যে ব্যক্তি অন্তরের মাধ্যমে জিহাদ করলো সেও মুমিন। ওলামায়ে কেরামদের ভূমিকা সর্বাবস্থায় উম্মতের জন্য দলিল স্বরূপ। যেমনভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহ কোরআন সৃষ্ট স্লোগানে আবির্ভূত ফেতনার মোকাবেলায় ভূমিকা পালন করেছিলেন, ফেতনাটি এতই ভয়াবহ ছিল মনে হচ্ছিল এই একটি ফেতনাই উম্মতকে শিরক ও কুফরের দিকে নিয়ে যাবে, কিন্তু এর মোকাবেলায় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহ সিংহের ভূমিকা রেখেছিলেন, ফলে আল্লাহ পাকও তাকে সহযোগিতা করেছিলেন। যেমনভাবে বাতেনি আবেদী সম্প্রদায়ের সোহনুনের অনুসারীদের বিরুদ্ধে মালিকি ওলামায়ে কেরাম ভূমিকা রেখেছিলেন, তাদেরকে সমূলে হত্যা করে তাদের ভিতর লুকিয়ে থাকা নাস্তিকতার মুখোশকে উন্মোচন করেছিলেন। রুআইনি স্বীয় গ্রন্থে উল্লেখ করেন, কায়রুয়ান প্রদেশের ওলামায়ে কেরাম যেমন আবু মুহাম্মদ বিন আবি জাহিদ, আবু হাসান কাবেসি, আবু কাসেম বিন শিবলুন, আবু আলী বিন খালদুন, আবু মুহাম্মদ তাবিকি, আবু বকর বিন আজরা, তারা সকলেই একমত হয়েছিলেন যে বনি আবিদ সম্প্রদায়ের পরিস্থিতি মুরতাদ জিন্দিগির পরিস্থিতির অনুরূপ, সুতরাং মুরতাদদের পরিস্থিতি শরীয়তের সম্পূর্ণ বিপরীত হওয়ার সর্বসম্মতিক্রমে তারা কোনো মিরাজ পাবে না, আর জিন্দিগদের পরিস্থিতি হলে সর্বসম্মতিক্রমে তাদেরকে হত্যা করতে হবে। ফলে ওলামায়ে কেরাম সকলেই তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলহি বলেন, জওহর সাকালি মিশরের আদি সম্প্রদায়ের নেতা ছিলেন, আবু তামিমের জন্য যিনি মিশরের নেতা ছিলেন আবু বকর নাবলুসি নামক একজন সেনাপতি নিযুক্ত করলেন। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, আমরা জানতে পেরেছি যে আপনি নাকি বলেছেন যে কোনো ব্যক্তির সাথে যদি 10টি তীর থাকে তবে এর 9টি তীর নিক্ষেপ করতে হবে আমাদের দিকে আর 1টি তীর নিক্ষেপ করতে হবে রোমকদের দিকে। তখন তিনি উত্তরে বলেছিলেন, আমি এ কথা বলিনি, বরং আমি বলেছি যদি কারো কাছে 10টি তীর থাকে তবে এর 10টি তোমাদের দিকে নিক্ষেপ করতে হবে, কারণ তোমরা জাতির বিশ্বাসে কলঙ্ক মেখে দিয়েছো, ন্যায়বান লোকদেরকে নির্মমভাবে হত্যা করে প্রভুর নৈকট্যতা অর্জনের ঘোষণা দিয়েছো। একথা শোনার পর আবেদী সম্প্রদায় তাকে এলাকায় প্রচার করলো, অতপর জঘন্যভাবে তাকে মেরে এক ইহুদিকে দিয়ে ওনার শরীর থেকে চামড়া ছিঁড়ে ফেলা হলো। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহি বলেন, মরক্কোর উলামায়ে কেরাম একমত হয়েছেন যে আবেদী সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, কারণ তারা প্রকাশ্যে কুফুরির ঘোষণা দিয়েছে যেখানে কোনো কৌশল থাকতে পারে না। ইমাম আহমদ বিন আবি ওয়ালিদ একদা এক ভাষণ দানকালে বলেন, ওহে লোক সকল, যুদ্ধ করো প্রত্যেক ওই ব্যক্তির বিরুদ্ধে যারা আল্লাহর সাথে কুফুরি করে, মনে করে নিজেও একজন প্রভু, আল্লাহর নাজিলকৃত বিধানাবলীকে পরিবর্তন করে, আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদেরকে গালমন্দ করে। এ কথা শুনে উপস্থিত লোকের কান্নাই ভেঙে পড়ে। অতপর রাবিউল কাত্তাত নামক এক ব্যক্তি সশস্ত্র অবস্থায় একটি ঘোড়ায় চেপে আসে। আহমদ বিন ওয়ালিদ রহমতুল্লাহ আলহি তখন জিহাদের আয়াতগুলো পাঠ করছিলেন। ওনার ঘাড়ে একটি কোরআন ছিল, আশপাশে অনেক লোক জড়ো ছিল। অতপর তিনি এবং আশপাশে অনেক লোক শাহাদত বরণ করেন। যেমনভাবে ইমাম আহমদ বিন তাইমিয়া রহমতুল্লাহ আলহি সত্য হেদায়ত ও সঠিক বিধানাবলী বর্ণনার মাধ্যমে কুসংস্কার, প্রবক্তা, নাস্তিকতার দর্শন ও ভণ্ড সুফিবাদ নির্মূলে বিরাট ভূমিকা পালন করেছিলেন। এভাবেই তিনি প্রবৃত্তির ডাস্টবিনে আচ্ছন্ন সত্যকে সঠিক ও উজ্জ্বল বর্ণনার মাধ্যমে শক্তিশালী করেছিলেন। অতপর তিনি মুজাহিদিনদের কাতারে দাঁড়িয়ে তাতারিদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করেছিলেন, সর্বসাধারণকে যুদ্ধের জন্য উৎসাহিত করেছিলেন, মুসলিম শাসকদের প্রতি এই বলে বার্তা পাঠিয়েছিলেন যে তাতারিদের বিরুদ্ধে অবশ্য পালনীয় যুদ্ধে যদি তারা বিন্দুমাত্র অলসতার পরিচয় দেয়, তবে তাতারিরা মুসলিম শাসকদেরকে পরাজিত করে তাদের স্থলে তাতারিদেরকে শাসক হিসাবে নিযুক্ত করবে। কঠিন এই পরিস্থিতিতে যখন জিহাদের বিষয়টি ঘোলাটে হয়ে পড়েছিল, মানুষেরা বুঝতে পারছিল না যে তাতারিদের বিরুদ্ধে লড়াইটি কোন প্রকারের জিহাদ, তখনই তিনি ঘোষণা করেছিলেন যে ইসলামী শরীয়ত বাস্তবায়নে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে যেমন জিহাদ ফরজ, তাতারিদের বিরুদ্ধে জিহাদ করাও তদ্রূপ ফরজ। এই ঘোষণার মাধ্যমে সত্য উন্মোচিত হয়েছিল, মানুষের অন্তর থেকে সর্বপ্রকার সন্দেহ সংশয় দূর হয়েছিল, সবাই মিলে তাতারিদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পরে আল্লাহ তাআলাও তাতারিদের নির্মূল করে মুসলমানদের গলায় বিজয়ের মালা পরিয়েছিলেন। এভাবেই চলতে থাকে দাওয়াত আর জিহাদের ধারাবাহিকতা। যুগ যুগ পেরিয়ে আজও আমরা এই দুই বিষয় সংমিশ্রণ লক্ষ্য করছি, কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে ইনশাআল্লাহ। ওহে আমার মুসলমান ভাই, আপনি যখন উপরোক্ত বিষয়গুলো জানতে পারলেন এবং আপনার সামনে এগুলো স্পষ্ট ও সঠিকরূপে প্রকাশ হলো, তখন সর্বপ্রথম আপনার নিজের উপরে মহা দায়িত্বটি অর্পিত হয়ে গেছে। এখন অবশ্যই আপনি ওই দলটিকে খুঁজতে থাকবেন যার ইতিহাস আজ থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল পর্যন্ত বিস্তৃত, যে দলটি মানুষকে তাওহীদ ও সুন্নতের দিকে আহ্বান করে, মানুষের সামনে শিরক বিদআতের মুখোশ উন্মোচন করে এবং আল্লাহর রাস্তায় কিয়ামত পর্যন্ত জিহাদের দৃঢ় বাসনা পোষণ করে। এখন আপনি নিজেকেই প্রশ্ন করুন, আমরা কারা আর জিহাদি বা কেন করতে হবে? বস্তুত আমরা এমন এক পরিবেশে বড় হয়েছি যেখানে এলএমকে পেয়েছি আমরা অস্তিত্বহীনভাবে, উম্মতকে পেয়েছি মূর্খতার চাদরে ঢাকা এক সম্প্রদায়। চারিদিকে পাপাচারে ছেয়ে গেছে, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মুসলমানদের ভূমিগুলো বিধর্মীদের দখলে চলে গেছে, মুনাফিকার মুর্তাদরা শাসক হয়ে বসে আছে। তাহলে এহেন পরিস্থিতিতে দিনের জ্ঞান বাহকদের উপর কিরূপ দায়িত্ব অর্পিত হতে পারে? জ্ঞান বা লোকদের উপর আল্লাহ তাআলা বর্তমান সময়ে এক বিরাট দায়িত্ব অর্পণ করেছেন, আর সেটি হচ্ছে সালফে সালিহিনের কিতাবগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আমাদের পূর্বে এক লম্বা সময়গত হয়েছে যেখানে সর্বসাধারণের কাছে জ্ঞান পৌঁছার মহা সুযোগ ছিল না, মুষ্টিময় কিছু কিতাবের উপর মানুষের জ্ঞান সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমান সময়ে আল্লাহর রহমতে মানুষের কাছে এক বিরাট সুযোগ আপতিত হয়েছে যেখানে সালফে সালিহিনের কিতাবগুলোকে নতুন ধাঁচে ছাপানো হচ্ছে। অতপর মানুষেরা এগুলো সংগ্রহ করে নতুন ধাঁচে ইসলামকে চিনতে শুরু করেছে, ফলে আবু বকর থেকে নিয়ে অদ্যাবধি কোরআন সুন্নার সাথে সম্পৃক্ত সত্যনিষ্ঠ সকল ইমামগণের ন্যায় বাস্তব ও সঠিক পরিস্থিতিকে যারা ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে। কিন্তু বাস্তব পরিস্থিতি প্রতারণায় পরে উম্মত আজ পরিবর্তন হয়ে গেছে, দিনের প্রতিটি শাখায় মূর্খতার কালো ছায়া গ্রাস করে ফেলেছে। এর মূর্খতার কবলে পড়ে জাতি ফেতনা ফাসাদ আর ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, বরং কতিপয় মুসলমান তো মুশরিকদের দলে ভিড়ে তাদের ধর্ম অনুসরণের প্রতি হয়েছে। এর উপরে তাকিয়ে দেখেছে যে তাদের উপরে শাসকদের বেশে বসে আছে এমন কিছু লোক যারা নিজেদের মহামূল্যবান ধর্মকে শয়তানের সন্তুষ্টিতে বিক্রি করে দিয়ে বিধর্মীদের কালচারে প্রবেশ করেছে, সর্বপ্রকার মঙ্গলজনক বিষয়ের পথকে তারা রুদ্ধ করে দিয়েছে, মসজিদে মসজিদে তালা ঝুলিয়েছে, ওলামাদের মসজিদে আগমন নিষেধ করা হয়েছে, দিনের ধারক বাহক জ্ঞানী দায়ীদেরকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে, সব ধরনের অনিষ্ট কর্মকাণ্ডে জড়িয়ে ধর্ম নিরপেক্ষতার বাহক হয়ে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের মতো বাতিল ও কুফুরি মতবাদ সমূহকে মানুষের কাছে উত্তম ধাঁচে তুলে ধরা হয়েছে, জনসাধারণকে পাপাচারে লিপ্ত হতে বাধ্য করা হয়েছে, সুদের সর্বপ্রকার খাতকে উন্মুক্ত করে দিয়েছে, সুদী পন্থা অবলম্বন ছাড়া মানুষের দৈনন্দিন জীবন অচল করে দেওয়া হয়েছে, দারিদ্রের সাথে লাঞ্ছনাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে যুবকদের জন্য অপরাধের জড়ানো ব্যতীত আর কোনো উপায় থাকেনি, অনিষ্টতা ও অশ্লীলতার সকল উপকরণকে জনসাধারণের জন্য খুব সহজ করে দেওয়া হয়েছে, জাতি প্রত্যক্ষ করেছে যে তাদের আশপাশের নামগুলো পূর্বের ওই ইসলামিক নামেই বাকি আছে, কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী হয়ে গেছে। সাথে সাথে এমন কিছু ভণ্ড ব্যক্তিদের আবির্ভাব ঘটেছে যারা তাদের কর্মকাণ্ড সমূহকে পূর্ণাঙ্গতায় রূপ দিয়েছে, সব কিছুকে তাদের জন্য শরীয়ত সম্মত বলে আইন জারি করেছে। সুতরাং নাস্তিকতায় আজ তাদের কাছে প্রকৃত স্বাধীনতা, তাগুতের ধর্মে অনুপ্রবেশই প্রকৃত গণতন্ত্র। কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব স্থাপন হচ্ছে শান্তির প্রতীক ও জাতীয় একত্ববোধ, আর আল্লাহর নাজিলকৃত শরীয়ত ও দ্বীন হচ্ছে সেই পুরাতন মধ্যযুগীয় ব্যাপার। মহিলার ব্যভিচারে লিপ্ত হওয়াকে ব্যক্তি স্বাধীনতার নাম দেওয়া হয়েছে, দেশ ও সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়াকে প্রকৃত শান্তি বলে প্রচার করা হয়েছে। এটাই হচ্ছে সেই বাস্তবতা যা সরল পূর্ববক্ত একজন মুসলিম যুবক চারিদিকে প্রত্যক্ষ করেছে। ফলে দিনের যতটুকু জানা সে জানতে পেরেছে, অতপর সত্যের কালেমাকে বুকে নিয়ে শত্রুদের দিকে ছুড়ে দিয়েছে। আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে জনসাধারণের সামনে প্রকৃত বাস্তবতা উন্মোচনে সচেষ্টবান হয়েছে। সব কিছুর সমষ্টি পেয়েছে দুটি বিষয়ের সাথে, এক হচ্ছে দাওয়াহ ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহ্বান, দুই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে জিহাদ। দাওয়াহ ইলাল্লাহ এই মিশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে দিনী বিষয়ে শিক্ষা দান, সুন্নত ও তাওহীদের ব্যাপারে জনসাধারণকে সজাগ করণ। এর প্রধান কর্মপদ্ধতি হচ্ছে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে মুরতাদদের বিরুদ্ধে একচেটিয়া মিশন, কারণ মূলধন হচ্ছে লাভের উপরে। তাদের মুরতাদ হওয়ার প্রমাণ হচ্ছে যে তারা আল্লাহর শরীয়তকে বিকৃত করে ইহুদি খ্রিস্টান ও সমাজতন্ত্রবাদীদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে। পক্ষান্তরে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী মুমিন মুসলমানদের সাথে শত্রুতা পোষণ করেছে। আর পূর্ববর্তী পরবর্তী সকল ওলামায়ে ইসলামদের ঐক্যমতে উপরোক্ত কর্মকাণ্ডে জড়িত থাকার পরিচয় হচ্ছে সে কাফের এবং মুরতাদ। নিম্নে আল্লাহর দিন বিকৃতকারী এবং শয়তানের শরীয়ত মান্যকারীদের বিধান দেওয়া হলো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মানুষ যখন সুস্পষ্ট হারাম বিষয়কে হালাল মনে করে, অথবা সুস্পষ্ট হালালকে হারাম মনে করে, অথবা সুস্পষ্ট শরীয়তকে পরিবর্তন করে ফেলে, তবে সকল ফুকাহা কেরামদের ঐক্যমতে সে কাফের হয়ে গেছে। এবাদত প্রতিষ্ঠিত হবে অনুসরণ ও আদেশ মান্য করার ভিত্তিতে, আর একমাত্র এবাদতকৃত প্রভুর আদেশ মান্য করা ছাড়া এবাদত কোনো সময় গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে কোনো ব্যক্তি যদি নিজেকে স্বয়ং সম্পূর্ণ আদেশকারী বা নিষেধকারী মনে করে এবং নিজের পক্ষ থেকে কোনো বস্তুর উপর হালাল বা হারামের বিধান প্রয়োগ করে, তবে সে প্রকৃত অর্থে সে নিজেকে মাবুদ হিসেবে ঘোষণা করলো। আল্লাহ তাআলা বলেন, আর আমি প্রত্যেক জাতির কাছেই এই বলে রাসূল প্রেরণ করেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো আর সর্বপ্রকার তাগুত থেকে দূরে থাকো। আর আল্লাহর ইবাদতের মূল ভিত্তি হচ্ছে অনুসরণ ও আদেশ মান্য করার দিক থেকে একমাত্র আল্লাহকে নির্দিষ্ট করে দেওয়া। সুতরাং আদেশ একমাত্র আল্লাহর, বিধান একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, সমস্ত আদেশ একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত। অন্যত্র বলেন, নিশ্চয় আদেশ একমাত্র আল্লাহ তাআলার জন্য। এরশাদ করেছেন, তার জন্যই সকল সৃষ্টি এবং তার জন্যই সকল আদেশ। এরশাদ করেছেন, তোমরা যখন কোনো বিষয়ে মতভেদ পোষণ করো তখন আল্লাহর হুকুমই একমাত্র প্রযোজ্য। আল্লাহ বলেন, আদেশের দিক থেকে কেউ আল্লাহর সাথে অংশীদার হতে পারে না। উপরোক্ত আয়াতসমূহ থেকে একটি কথা স্পষ্ট যে আদেশ করার অধিকার একমাত্র আল্লাহর জন্যই নির্ধারিত, বরং প্রভু মনে হচ্ছে যার এবাদত করা যাবে। আর এবাদত একমাত্র অনুসরণ ও আদেশ মান্য করার মাধ্যমেই হয়ে থাকে। প্রভুর আদেশ মান্য করা ছাড়া এবাদত কখনোই গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে ব্যক্তি নিজেকে অবৈধ রূপে স্বয়ং সম্পূর্ণ আদেশকারী বা নিষেধকারী মনে করে, নিজেকে একমাত্র হালাল বা হারাম ধার্য করার মালিক মনে করে, তবে প্রকৃত অর্থে সে নিজেকে প্রভু বলে ঘোষণা দিল। আল্লাহ তাআলা বলেন, নাকি তাদের কোনো অংশীদার রয়েছে যে আল্লাহর অঘোষিত বিষয়ে নিজেদেরকে সমাধান দিয়ে থাকে? এখানে আল্লাহ পাক সমাধানকারীকে অংশীদার বলে আখ্যায়িত করেছেন আর সমাধানকৃতকে ধর্ম বলে আখ্যা দিয়েছেন। দিনের প্রকৃত অর্থ হচ্ছে একনিষ্ঠতা, অনুসারী ব্যক্তিও অনুসৃতের একনিষ্ঠ হয়, এটাই দিনের সঠিক অনুবাদ। সুতরাং আয়াতটি এখানে স্বয়ং সম্পূর্ণ অর্থবহনকারী, অর্থাৎ শরীয়ত প্রণেতাকে প্রভু, শরীয়তকে দিন আর অনুসারীকে অংশীদার অর্থেই নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, তারা আল্লাহকে ছেড়ে তাদের ধর্মীয় গুরুজন ও পাদ্রীদেরকে প্রভু বানিয়ে নিয়েছিল। এর ব্যাখ্যায় হাদিসে বর্ণিত আছে, আতি বিন হাতিম তাই থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা নিম্নোক্ত আয়াতটি পড়তে শুনলেন, আর তারা আল্লাহকে ছেড়ে তাদের ধর্মীয় গুরুজন পাদ্রী ও ঈসা বিন মারিয়ামকে প্রভু বানিয়ে নিয়েছিল, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। তাদের অংশীদারকৃত বিষয় থেকে আল্লাহ তাআলা পবিত্র। আদি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদত করতাম না। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যা হালাল করেছিলেন তা কি তারা হারাম করেছিল না? আল্লাহ পাক যা হারাম করেছিলেন তা কি তারা হালাল করেছিল না? উত্তরে হাতিম তাই বললেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই তো হচ্ছে ইবাদত। যারা আল্লাহর নাজিলকৃত বিধানাবলী ছেড়ে দিয়ে অন্য বিধান মতে সিদ্ধান্ত গ্রহণ করে তাদেরকে আল্লাহ পাক কাফের বলে সাব্যস্ত করেছেন। আর যারা আল্লাহর বিধান মতে ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের। আর যারা কোরআন হাদিসের বিধান উপেক্ষা করে মানুষকে শাসন করে থাকে তাদেরকে আল্লাহ তাআলা তাগুত বলেছেন। আর ওই সকল লোক তাগুতের বিধান মতে ফয়সালা করতে চায়, অথচ তাদেরকে তাগুত ছেড়ে দেওয়ার আদেশ করা হয়েছিল। আর শয়তান সবসময় মানুষকে অন্ধকার পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। ইমাম মুহাম্মদ আমিন সাংকিতি আজওয়াউল বয়ান গ্রন্থে লিখেন, আল্লাহর নাজিলকৃত শরীয়ত ব্যতীত অন্য যে কোনো উপায়ে ফয়সালা করার নামই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা বলেন, ফয়সালা একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারবে না, এটাই হচ্ছে সঠিক ধর্ম। এখানে আল্লাহ তাআলা ফয়সালাকে ইবাদতের নামে ব্যক্ত করেছেন আর ফয়সালাকৃত বস্তুকে ধর্ম বলেছেন। সুতরাং যেই ব্যক্তি সর্ববিষয়ে আল্লাহর ফয়সালা জারি করলো, সেই আল্লাহর ইবাদত করলো এবং আল্লাহর নাজিলকৃত বিষয়কে ধর্মরূপে গ্রহণ করলো। আর যে ব্যক্তি তাগুতের ফয়সালা করলো, প্রকৃতপক্ষে সে তাগুতের ইবাদত করলো এবং তাগুতের ফয়সালাকে নিজের ধর্ম বলে মেনে নিল। শরীয়ত বিকৃতকারীদের ব্যাপারে ওলামাদের অভিমত হচ্ছে, ওলামায়ে কেরাম এ সকল ভ্রান্ত মতবাদ ও কুফুরি শরীয়তের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করেছেন এবং এ ধরনের মতবাদ প্রতিষ্ঠাকারীদেরকে কাফের মুরতাদ হিসেবে সাব্যস্ত করেছেন। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন, যে কোনো মুসলমান যদি ইনজিল কিতাবের বিধান মতে ফয়সালা করে, তার কোনো বিবরণ ইসলামী শরীয়তে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, তাহলে সে কাফের তথা ইসলাম বহির্ভূত হয়ে যাবে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের ধর্মে একটি অবশ্য জ্ঞাতব্য বিষয় হচ্ছে, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণকে ভালো মনে করলো বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত দিন ছেড়ে অন্য শরীয়তের অনুসারী হলো, সে সকল মুসলমানদের ঐক্যমতে কাফের হয়ে গেল। তিনি আরও বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শরীয়ত হচ্ছে কুরআনুল করিম এবং রাসুলের কথা অথবা কাজকর্ম, আর এই শরীয়ত থেকে সৃষ্টির বস্তুই বহির্ভূত হয়। একমাত্র কাফের ব্যতীত কেউ এই সীমানার বাইরে নয়। অন্যত্র বলেন, কোনো মানুষ যদি সুস্পষ্ট হারামকে হালাল মনে করলো বা সুস্পষ্ট হালালকে হারাম মনে করলো বা সুস্পষ্ট শরীয়তকে পরিবর্তনে মনস্থ হলো, সে সকল ফেকাহ শাস্ত্রবিদদের ঐক্যমতে কাফের হয়ে গেল। ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি শেষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ সুস্পষ্ট শরীয়তকে উপেক্ষা করলো এবং অন্য শরীয়ত মতে ফয়সালা করলো, সে স্পষ্টভাবে কুফুরি করলো। শেখ আব্দুল লতিফ বিন আব্দুর রহমান বলেন, যে ব্যক্তি জেনে শুনে আল্লাহর নাজিলকৃত কোরআন ও রাসুলের বিধান বিরোধী ফয়সালা দিল, সে কাফের হয়ে গেল। শেখ আব্দুর রহমান বিন হুমায়ুদ বলেন, যে ব্যক্তি ব্যাপকভাবে এমন শাসন প্রচলন করলো যা আল্লাহর বিধানের সাথে আপত্তি সৃষ্টি করে, তবে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কাফের হয়ে গেল। শেখ আব্দুর রহমান বিন হুমায়ুদ বলেন, যে ব্যক্তি ব্যাপকভাবে এমন শাসন প্রচলন করলো যা আল্লাহর বিধানের সাথে আপত্তি সৃষ্টি করে, তবে সে ইসলামের গণ্ডি থেকে সে কাফের হয়ে বেরিয়ে গেল। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম বলেন, সবচেয়ে বড় কুফরি হচ্ছে মানুষের তৈরি কোনো সংবিধানকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ আল্লাহর সংবিধানের উপর প্রাধান্য দিল। অথচ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে মতভেদ দেখা দেয়, তখন তোমরা আল্লাহ ও তার রাসূলের সিদ্ধান্তের দিকে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ ও বিচার দিবসের উপর বিশ্বাস রেখে থাকো। এটাই উত্তম পন্থা আর উৎকৃষ্ট ব্যাখ্যা। পারস্পরিক মতানৈক্য দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে কোরআন হাদিস মতে ফয়সালা করার পর আল্লাহর নাজিলকৃত বিধানে যে সন্তুষ্ট হলো না, তাকে স্বয়ং আল্লাহ পাক সুনিশ্চিত রূপে ও শপথ করে কাফের বা বেঈমান হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অতএব আপনার পালনকর্তার কসম, সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে, অতপর আপনার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা আনন্দের সহিত কবুল করে নেবে। উল্লেখ্য যে এক্ষেত্রে সবচেয়ে বড় কুফুরি বিষয়টির ক্ষেত্রে আমাদের সমকালীন মুরতাদ ব্যক্তিবর্গ লিপ্ত রয়েছে, তা হচ্ছে পঞ্চম সংবিধান। এই সংবিধানটি শরীয়তের সাথে সবচেয়ে বেশি সংঘাতপূর্ণ। আল্লাহ ও তার রাসূলের সংবিধানের উপর কুঠারাঘাতকারী মুসলমানদের জন্য খুবই হৃদয় বিদারক। সেটি হচ্ছে আল্লাহর সংবিধানের সাথে তাগুতের বানানো সংবিধান মিশ্রণ করা, শয়তানের শরীয়ত সমূহকে গলায় ঝুলিয়ে নেয়া, যেমন বাংলাদেশ সংবিধান, ফ্রান্সের সংবিধান, মার্কিন সংবিধান, ব্রিটিশ সংবিধান ইত্যাদি, পাশাপাশি কতিপয় ভণ্ড প্রতারকদের দিকে এগুলো সম্বোধন করা। এ সকল তাগুতি শরীয়ত বর্তমানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে সামগ্রিকভাবে প্রচলিত, এমনকি আমাদের বাংলাদেশেও প্রচলিত। মুসলিম জনসাধারণ যাকে হর হামেশা মাথায় নিয়ে মিছিল মিটিং করে অভ্যস্ত, এই শরীয়তের শাসকবর্গ আল্লাহর নাজিলকৃত মহাপবিত্র বিধানকে উপেক্ষা করে কতিপয় কাফের ভণ্ড প্রতারকদের তৈরি সংবিধান মতে দেশ শাসন করে যাচ্ছে। এটাকে শ্রদ্ধা করে জনসাধারণের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যা সবচেয়ে বড় কুফুরি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রকাশ্য ঠাট্টা বিদ্রুপ করার সামিল। শেখ সাংকিতি রহমতুল্লাহ আলাইহি আজওয়ালুল বয়ান গ্রন্থে লেখেন, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আল্লাহর বিধানকে উপেক্ষাকারী এই সকল ব্যক্তিবর্গই আবার ইসলামের দাবি করে। আল্লাহ তাআলা বলেন, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে সেই বিষয়ের উপর তারা ঈমান এনেছে এবং আপনার পূর্বে যে অবতীর্ণ হয়েছে তারা বিরোধী ও বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি তা অমান্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বস্তুত শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্টতার গভীর অন্ধকারে নিয়ে যেতে চায়। অন্যত আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর নাজিলকৃত বিধান মতে মীমাংসা করল না তারাই প্রকৃত কাফের। অন্যত আল্লাহ পাক এরশাদ করেন, তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিচারক অনুসন্ধান করব? অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ হয়েছে, অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না। শেখ শাঙ্কিদ রহমতুল্লাহ আলহি আরও বলেন, এ ধরনের মিথ্যা শরীয়ত প্রণেতাদের অনুসারী ব্যক্তিবর্গ নিঃসন্দেহে মুশরেক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্তকারী। শেখ আহমদ শাকের রহমতুল্লাহ আলহি বলেন, ইসলামের শত্রুরা যে সকল মিথ্যা সংবিধান বিদ্বেষ বশত মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে, প্রকৃতপক্ষে এটি হচ্ছে একটি নতুন ধর্ম যা মুসলমানদেরকে স্বচ্ছ ও মহামূল্যবান ধর্ম থেকে বঞ্চিত করার জন্য শত্রুপক্ষ ধার্য করে দিয়েছে। কারণ তারা মুসলিম দেশগুলোকে এগুলো বাস্তবায়ন করতে বাধ্য করে রেখেছে, মুসলমানদের অন্তরে এর প্রতি ভালোবাসা ও আকর্ষণ গেঁথে দিয়েছে। এমনকি প্রায় গণমাধ্যমে বলতে শোনা যায় সংবিধান সংশোধনী, বিচার বিভাগ পৃথককরণ, আদালতের রায় পরিবর্তন ইত্যাদি, কারণ এ সকল বাক্য ইসলামী শরীয়ত এবং ফেকা শাস্ত্রবিদদের সিদ্ধান্তে কখনোই প্রয়োগ করা যাবে না। বরং ইসলামী শরীয়তের উপর তারা ইতিমধ্যেই লেবেল লাগিয়ে দিয়েছে, মধ্যযুগীয় ব্যাপার, পুরাতন বিচার ব্যবস্থা, মৌলবাদী শাসন ইত্যাদি। তিনি আরও বলেন, এ সকল শাসনে প্রয়োগকৃত সকল সংবিধানই সূর্যের আলোয় নেই স্পষ্ট, এটা প্রকাশ্য কুফুরি মতবাদ, যেখানে অস্পষ্টতা বলতে কিচ্ছু নেই। মুসলমান নাম ধরে যে সকল ব্যক্তিবর্গ এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত রয়েছে তারা যেই হোক না কেন, কোনো অজুহাত তাদের থেকে গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রত্যেক ব্যক্তি যেন তাদের বিষয়ে সতর্ক থাকে, কারণ বিচার দিবসে প্রত্যেককেই কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। শেখ মোহাম্মদ হামিদ ফাক্কি বলেন, সালফে সালিহিনদের বক্তব্যের সাম্য হলো তাগুত বলা হয় প্রত্যেক ওই বস্তু যা বান্দাকে আল্লাহর ইবাদত থেকে বিমুখ করে দেয়, একনিষ্ঠভাবে দিন পালন এবং আল্লাহ ও তার রাসূলের অনুসরণে বাধা সৃষ্টি করে, চাই তা জিন শয়তান হোক বা মানুষ শয়তান হোক বা অন্য কোনো বৃক্ষ পাথর হোক। যদি তাই হয় তবে আমাদের মুসলিম সমাজের সকল বিভাগে প্রচলিত বর্তমান বিচার ব্যবস্থাও তাগুতের অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অমুসলিমদের বানানো সংবিধান। কারণ এর মাধ্যমে প্রধান উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বিধানকে বাতিল করে দেওয়া, জিহাদ কায়েম করা, সুদ হারাম করা, ভেবিচার নিষিদ্ধ হওয়া, মদ্যপান নিষিদ্ধ হওয়াকে সন্নিবেশিত করে বর্তমান গণতন্ত্রে প্রচলিত সংবিধানের উপরুক্ত সব বিষয়গুলোকে অগ্রাহ্য করে। সুতরাং মূল সংবিধানকেই তাগুত বলা হবে, পাশাপাশি এর প্রবক্তা এবং সহযোগিতাকারী সকলেই তাগুত। এভাবেই আমরা বুঝতে পারি যে বর্তমান মুসলিম বিশ্বে প্রচলিত বিচার ব্যবস্থাটি তাগুতি বিচার ব্যবস্থা। আমাদের শাসকবর্গ তাগুতি শাসকবর্গ, বরং তারা কাফেরদের চাইতেও ভয়ঙ্কর, কেননা তারা কেবল শয়তানি শরীয়ত প্রচলিত করেই ক্ষান্ত হয়নি, উপরুক্ত প্রকাশ্যে ঘোষণা করেছে যে শাসন ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো অধিকার নেই, নাউজুবিল্লাহ। কারণ প্রতিটি রাষ্ট্রীয় সংবিধানে স্পষ্ট করে লেখা আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে ক্ষমতা বলতে সর্বপ্রকার ক্ষমতা উদ্দেশ্য, আর ইসলাম ধর্ম মতে ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য। তারা ক্ষমতার মাধ্যমে এখানে সর্বসাধারণের কথা এবং কাজে প্রয়োগ করাকে ক্ষমতা বুঝে থাকে, অর্থাৎ তারাই হালালকরণ বা কোনো কিছু হারামকরণের ক্ষমতাবান, আর এটাই পালনকর্তার প্রকৃত অর্থ, যার বর্ণনা পূর্বে আলোচনা করা হয়েছে। যে সকল সরকার সংবিধান না লিখে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করে, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, তোমাদের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণামূলক দাবি, কারণ তোমাদের বাস্তবতা ওই সকল রাষ্ট্রের বাস্তবতার ন্যায় যারা সংবিধান লিপিবদ্ধ করে রাষ্ট্র চালাচ্ছে। সুতরাং তোমাদের পারস্পরিক সামঞ্জস্যতা হচ্ছে দুই কাকের সামঞ্জস্যতার ন্যায়। অতপর ধারণা করেছো যে তোমরা জনগণের হাতে ক্ষমতা অর্পণ করনি এবং এটাও বলনি যে সকল ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো। তোমরা এখানে নাম পাল্টিয়ে পার্লামেন্ট বসিয়েছ, এভাবে তোমরাও অন্যদের নিয়ে বিভিন্ন কুফুরি ইউনিয়নকে কাজে ভিড়িয়েছ, অ্যারাবিক ইউনিভার্সিটি এবং জাতিসংঘের মতো কুফুরি সংগঠনে প্রবেশ করেছ। অতপর তাদের ধার্যকারী কুফুর সংবিধানকে স্বরাষ্ট্রে চালু করে আল্লাহর হারামকৃত বস্তুসমূহকে হালাল ও হালালকৃত বস্তুসমূহকে হারাম বানিয়েছ। এভাবে তোমরা শুধু নাম পরিবর্তন করে হুবহু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছ, চিরচালিত হারাম সুদকে তোমরা হালাল বানিয়েছ। এভাবে তোমরা প্রতিটি মুসলমানকে আজ সুদি কারবারিতে যুক্ত করিয়েছ, মুসলিম বিশ্বের প্রতিটি ব্যাংকে আজ সুদ সিস্টেম প্রচলিত। তোমরাই জবাব দাও, কোন সংবিধান তোমাদেরকে এগুলো করার অনুমতি দিয়েছে? বরং ইসলামী ব্যাংক নামের এই নতুন রাজ্যই তোমাদেরকে এগুলো থেকে নিষেধ করবে। হে মুসলিম ভাই, এভাবেই আপনি দেখবেন যে আমাদের এই পবিত্র রাষ্ট্রগুলো মুরতাদ ও কুফুরি শাসকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শাসকদের বেশে বসে আছে সব মুরতাদ আর মুনাফিক, উপরোক্ত কুফরি সংবিধানকে তারা একটি পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে চালু করে জোরপূর্বকভাবে মানুষকে এর দিকে টেনে নিয়ে যাচ্ছে। পাশাপাশি এই সকল মুনাফিক শাসকই আল্লাহ শত্রুদের সাথে বন্ধুত্ব স্থাপন করে মুসলমানদেরকে দূরে ঠেলে দিয়েছে। আপনি সকল সরকারকেই দেখবেন যে তারা মুশরিকদেরকে বন্ধু বানিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকে, তাদের উপর বিপদ আবর্তিত হলে দুঃখে ফেটে যেতে থাকে। তাদের দেশে কখনোই ওই সকল কাফেরকে গালমন্দ করার অনুমতি দেওয়া হয় না বা প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বিক্ষোভ করার অনুমতি হয় না। মুশরিকদের গালমন্দকারীদের বিরুদ্ধে সংবিধানে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। মুশরিকদের সাথে তাদের বন্ধুত্বের প্রধান নিদর্শন হচ্ছে যে বিভিন্ন ধর্মের প্রমাণস্বরূপ তাদের সাথে তারা নিরাপত্তা ও সামরিক চুক্তি করে রেখেছে, যে কোনোভাবে পারস্পরিক সহযোগিতাই হচ্ছে বন্ধুত্বের প্রধান নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা তারা পরস্পরে পরস্পরের বন্ধু, আর যারাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা তাদের মধ্যেই বিবেচিত হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে কখনো হেদায়েত দান করেন না। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসির বিশারদ ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি বলেন, সুতরাং যারাই মুমিনদের বিরুদ্ধে তাদেরকে বন্ধু বানিয়ে কোনো প্রকার সহযোগিতা করবে তারা ওদেরই ধর্মে আছে বলে বিবেচিত হবে, কারণ সমধার্মিক ব্যক্তি একমাত্র তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে। বন্ধুত্বের মানেই হলো যে সে ওই সকল ধর্মের উপর সন্তুষ্ট আছে, আর কুফুরির উপর সন্তুষ্ট মানেই হলো আল্লাহর বিধানের প্রকাশ্য বিরুদ্ধাচরণ। সুতরাং তার প্রতি তাদের মতোই বিধান আরোপ করা হবে। এভাবেই আমরা বুঝতে পারলাম যে ওই সকল শাসকবর্গ প্রকাশ্য কুফুরির মধ্যে লিপ্ত, কারণ তারাই মুসলমানদের চিরশত্রু। ইহুদি খ্রিস্টানদেরকে ইসলামের রাষ্ট্রসমূহে প্রতিষ্ঠিত করেছে। বিধর্মীদের সাথে তাদের বন্ধুত্বের প্রধান নিদর্শন হচ্ছে যে তারা নির্দ্বিধায় মুশরিকদেরকে সার্বিক অনুসরণ মেনে নিয়েছে, মুশরিকদের শরীয়তে সন্তুষ্ট হয়েছে, বিভিন্ন কুফুরি ও শয়তানি সংগঠনের সাথে যুক্ত হয়েছে, যাদের একমাত্র স্লোগানই হচ্ছে ধর্মের দিক দিয়ে মানুষের মাঝে কোনোই পার্থক্য নেই। এভাবে তারা মুসলমান এবং মুশরিকদের মাঝে সমঝোতা সৃষ্টি করে ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদের তৈরি অভিন্ন ধর্মের ছায়াতলে আশ্রয় নিয়েছে। অথচ আল্লাহ তাআলা মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপনের স্পষ্ট নিষেধ করেছেন এবং ঘোষণা করেছেন যে এ ধরনের কর্মকাণ্ড আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। কারণ আল্লাহ তাআলা বলেন, বাপ ভাই যদি ইসলামের বিপরীতে কুফুরিতে সন্তুষ্ট থাকে তবে তাদেরকেও বন্ধু বা শুভাকাঙ্ক্ষী মনে করা যাবে না। যারাই বিধর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারাই হচ্ছে প্রকৃত জালেম। এই আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা পিতা এবং সহোদর মুমিন ও কাফের দুই ভাইয়ের মাঝে স্পষ্টভাবে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। সুতরাং অপরিচিত কোনো কাফেরের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে তবে তার কী অবস্থা, এভাবে স্পষ্ট হয়ে যায় যে জাতীয় ভ্রাতৃত্ববোধের নামে মুসলিম দেশগুলোতে যা কিছু হচ্ছে সবই হচ্ছে ভ্রষ্টতা ও কুফুরির নিদর্শন। কেননা ওই সকল মুরতাদদের তৈরি সংবিধানে স্পষ্ট করেই লেখা আছে যে দেশের নাগরিক হিসেবে সবাই সমাধিকার পাবে। এখানে ধর্ম বা আকিদার ক্ষেত্রে কোনো ভেদাভেদ করা যাবে না। তারা বলে থাকে যে ধর্ম একমাত্র আল্লাহর জন্য আর দেশ সকল জনগণের জন্য। এর মানে হচ্ছে ধর্মের দিক থেকে দেশের নাগরিকদের মাঝে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না, কারণ নাগরিক হিসেবে মুসলমান এবং কাফেরদের সকলকেই তাদের চোখে সমান মনে হয়েছে। অথচ স্বয়ং আল্লাহ তাআলা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপনকারীকে কাফের বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর যারা কাফের তারা পরস্পরে একজন আরেকজনের বন্ধু। নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন তার মূল উদ্দেশ্যই ছিল মুশরিকদের থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করা। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যেই রয়েছে চমৎকার আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সাথে এবং তোমরা আল্লাহকে যে যারা ইবাদত করো তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের মানি না। তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করলে তোমাদের মধ্যে ও আমাদের মধ্যে চিরশত্রুতা বহাল থাকবে। এরপর তাকিয়ে দেখেন অভিশত্রা নিরীহ মুসলমান আল্লাহর পথের ও আহ্বানকারীদের সাথে কিরূপ আচরণ করছে। তাদের শরীরে লোহার শিকল ঝুলিয়েছে, কারাগারগুলোকে তাদের মাধ্যমে পূর্ণ করেছে, তাদেরকে দেশান্তর করেছে। বর্তমানে মুসলমানদের সকল দেশগুলোতে আল্লাহর পথে আহ্বানকারীকে কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হচ্ছে। তাদের কারাগারে নিয়ে নির্মমভাবে শাস্তি দেওয়া হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে। তাদের দোষ একমাত্র এটাই ছিল যে তারা মহাপরাক্রমশালী এক আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা মুসলমান যুবকদেরকে দেশান্তর করে দেশ প্রবিষ্ট করার স্লোগান দিচ্ছে, ঠিক যেমনটি কওমে লুত করেছিল, মুমিনদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দাও, কারণ তারা পবিত্রতা অবলম্বন করতে চায়। এই সকল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে মুসলিম রাষ্ট্রগুলোর শাসকবর্গ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, যা বর্তমান সময়ে কোনো মুসলমানের অজানা থাকার কথা নয়। কাজী ইয়াস রহমতুল্লাহ আলহি বলেন, উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন যে একজন কাফের ব্যক্তি কখনোই নেতা হতে পারে না। এমনকি কোনো শাসক যদি কুফুরি কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে তাকে পদচ্যুত করা আবশ্যক। ঠিক তদ্রূপ, যদি কোনো শাসক নামাজ কায়েম না করে বা নামাজের দিকে জনগণকে আহ্বান না করে তবেও তাকে পদচ্যুত করা অপরিহার্য। এখন যদি প্রশ্ন করা হয় যে এ ধরনের জ্ঞানের কী দরকার, একজন মুসলমান হিসাবে কি ওই সকল তাগুতি শাসককে কাফের বলা ওয়াজিব, তাহলে উত্তর হবে অবশ্যই হ্যাঁ। প্রত্যেক মুসলমানকে একথা জেনে রাখা আবশ্যক যে নাস্তিক কাফেরদেরকে কাফের বলে সাব্যস্ত করা মুসলমানদের প্রধান আকীদা। মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কি হতে পারে? আপনার উদ্দেশ্যে বলছি, হে ভাই, ভালো করে জেনে রাখুন, ওই সকল তাগুতি শাসক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা সর্বপ্রথম আপনার উপরে ফরজ আইন হয়ে গেছে। কারণ আপনি পূর্বেই জেনে এসেছেন যে ইমানের একটি মৌলিক স্তম্ভ হচ্ছে সকল প্রকার কাফের সম্প্রদায় থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করা, তাদের সাথে শত্রুতা পোষণ করা, তাদের সাথে কোনো ভালো সম্পর্ক না রাখা। আমাদের ইমামগণ বলেন যে নাস্তিকদেরকে কাফের সাব্যস্ত করা ইসলাম ধর্মের একটি আবশ্যকীয় বিষয়। সুতরাং কোনো মুসলমানের জন্য তাদেরকে সহযোগিতা করা অথবা তাদের ধার্যকৃত কোনো সংগঠনে নিজেকে জড়িত করা অথবা সামরিকভাবে ও গণমাধ্যমের সাহায্যে তাদেরকে সমর্থন করা জায়েজ হবে না। এ ধরনের কোনো সংগঠনে জড়িত হয়ে যারাই তাদেরকে সাহায্য করবে তারাই আল্লাহ পাকের ওই একটির অধীনে পড়ে যাবে, যেটা হচ্ছে আর যারাই তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারাও তাদের মধ্যে বিবেচিত হয়ে যাবে। কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারাও যদি কাফের হয়ে যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করাও ফরজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আর যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, পক্ষান্তরে যারা কাফের তারা তাগুতের রাস্তায় যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদেরকে হত্যা করো, কারণ শয়তানের চক্রান্ত নিতান্তই দুর্বল। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর কিছুতে আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমানদের উপর বিজয় দান করবেন না। সুতরাং তারা হচ্ছে কাফের শাসক, তাদের থেকে সার্বিক বন্ধন ছিন্ন করতে হবে, তাদের অনুসরণ ত্যাগ করে আল্লাহর আদেশের দিকে মনোনিবেশ করতে হবে। তাদের বিরুদ্ধে নিজেকে মুক্ত ঘোষণার মানেই হলো লড়াইয়ের ঘোষণা দেওয়া। কারণ কোনো শাসক যদি কুফুরি করে এবং আল্লাহর শরীয়তের বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হয় তাহলে তাকে পদচ্যুত না করা পর্যন্ত তার বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে যায়। তাকে অপসারণ করে কোনো খাঁটি ইমানদারকে স্থলাবিশিষ্ট করা ফরজ হয়ে যায়। ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ডেকে বায়াত নিলেন। বায়াতের বিষয়বস্তু ছিল সুখে দুঃখে, সচ্ছল মুহূর্তে বা কঠিন মুহূর্তে সবসময় আমরা আমিরের কথা শুনবো আর মানবো, কখনো গণ্ডগোল সৃষ্টি করবো না। তবে হ্যাঁ, যদি তোমরা প্রকাশ্য কোনো কুফুরি লক্ষ্য করো আমিরের মাঝে, যা সুস্পষ্টরূপে আল্লাহর আইনের বিরুদ্ধে যায়, তবে তা অপসারণ করা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। ইমাম নবী রহমতুল্লাহ আলহী বলেন, কাজী ইয়াস রহমতুল্লাহ আলহী বলেছেন, ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন যে কোনো কাফের নেতৃত্বের যোগ্য হতে পারবে না। যদি কোনো শাসক কুফুরিতে লিপ্ত হয় তবে তাকে অপসারণ করা আবশ্যক। ঠিক তদ্রূপ যদি নামাজ কায়েম বা নামাজের দিকে আহ্বান ছেড়ে দেয় তাহলেও তাকে অপসারণ করা আবশ্যক। কাজী ইয়াস রহমতুল্লাহ আলহী বলেন, কোনো শাসকের কাছ থেকে যদি কুফুরি কার্যকলাপ প্রকাশ পায় বা শরীয়ত পরিবর্তনের মতো কোনো নিদর্শন পরিলক্ষিত হয় বা কোনো কুসংস্কার দেখা যায়, তবে সে শাসকের অধিকার হারিয়ে ফেলবে। এভাবে সমস্ত মুসলমানের উপর তার অনুসরণ বিনষ্ট হয়ে যাবে। তখন মুসলমানদের উপর ফরজ হচ্ছে তাকে অপসারণ করে তার স্থলে ন্যায় পরায়ণ একজন নেতাকে নিযুক্ত করা। যদি তা করতে কোনো মুসলমান অপারক হয়ে যায় তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে মুসলমানদের কোনো ভূমিতে হিজরত করা, দিন নিয়ে অন্য কোথাও পালিয়ে যাওয়া। ইমাম হাজার রহমতুল্লাহ আলহী বলেন, ইবনে তিন বলেছেন, ওলামায়ে কেরাম একমত হয়েছেন যে কোনো শাসক যদি কুফরি বা কোনো কুসংস্কারের দিকে আহ্বান করে তবে তাকে পরিবর্তন করে অন্য কাউকে শাসক বানাতে হবে। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, এর সার কথা হচ্ছে কুফুরির দরুন সম্মতিক্রমে তাকে পদচ্যুত করা হবে, তাকে অপসারণ করার ক্ষেত্রে সমস্ত মুসলিমদেরকে একসাথে কাজ করতে হবে। ওলামায়ে কেরামদের উপরোক্ত মতামতের ভিত্তিতে আপনি অবশ্যই জেনে থাকবেন যে কোনো মুসলমানের জন্য কখনো কোনো কাফের শাসনে সন্তুষ্ট থাকা জায়েজ নয়। বরং মর্যাদা একমাত্র আল্লাহ, তার রাসূল এবং মুমিনদের জন্য অবধারিত। কোনো কাফেরদের সামনে মুসলমানকে মাথা নত করার মানেই হচ্ছে লাঞ্ছনার যাপনে তুষ্ট হওয়া, যা একজন মুমিনের জন্য কখনোই বাঞ্ছনীয় নয়। হে মুসলিম ভাই, আল্লাহ আপনাকে রক্ষা করুক। আমাদের ইসলাম ধর্মে মুরতাদদের পরিণতি একজন মৌলিক কাফেরের চেয়েও কঠোর ঘোষণা করা হয়েছে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরতাদ ব্যক্তির কুফুরি সর্বসম্মতিক্রমে মৌলিক কাফেরের কুফুরি অপেক্ষা মারাত্মক ও ভয়ানক। তিনি আরও বলেন, কোরআনের সংবিধানে কয়েকটি কারণে মুরতাদদের শাস্তি কাফেরদের শাস্তি থেকেও বেশি হওয়ার কথা ঘোষিত হয়েছে। এক হচ্ছে, মুরতাদদের কাছ থেকে কখনো জিজিয়া পদ গ্রহণ করা বৈধ নয়, বরং সর্বাবস্থায় তাদেরকে হত্যা করা ফরজ, কিন্তু মৌলিক কাফের এর বিপরীত। কারণ অধিকাংশ ইমামদের মতে তাকে হত্যা করা যাবে না, কিন্তু মুরতাদকে সর্বসম্মতিক্রমে হত্যা করতে হবে। দুই হচ্ছে, মুরতাদ কখনোই মুসলমানদের উত্তরাধিকারী অংশীদার হতে পারবে না, মুরতাদদের সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, মুরতাদদের জবাইকৃত পশু ভক্ষণ করা যাবে না। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরতাদদেরকে কখনোই নিরাপত্তা বা ভিসা দেওয়া যাবে না। জামিউল খিলাল গ্রন্থে বর্ণিত হয়েছে যে আসলাম বর্ণনা করেন, জিন্দিক সম্পর্কে আবু আবদুল্লাহর কাছে প্রশ্ন করার পর আমি তাকে বলতে শুনেছি যে জিন্দিকের কাছে কখনোই জিজিয়া নেওয়া যাবে না, বরং যেখানেই তাকে পাওয়া যাবে তখনই তাকে হত্যা করতে হবে। ইসলামে জিন্দিকের কাছ থেকে জিজিয়া নেওয়ার কোনো বিধান নেই। ওলামায়ে কেরামদের দৃষ্টিতে মুরতাদদেরকে দাফনও করা যাবে না। ইসহাক বিন মনসুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আহমদকে প্রশ্ন করলাম, মুরতাদদেরকে হত্যা করার পর তার লাশকে কী করা হবে? উত্তরে ইমাম আহমদ বললেন, বলা হয় যে তার লাশকে ওই স্থানেই ফেলে রাখা হবে যেখানে তাকে হত্যা করা হবে, ওটাই তার কবরস্থান, এটাই আমার কাছে সর্বোত্তম মতামত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরতাদ প্রকাশ হওয়ার পর আবু বকর সিদ্দিক এবং সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ছেড়ে সর্বপ্রথম মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মুরতাদকে হত্যা করা মুসলমানদের ঈমান আকীদা রক্ষার সামিল, বহির শত্রুদের সাথে যুদ্ধের পূর্বে অভ্যন্তরীণ পরিস্থিতি যাচাই করে নিতে হবে। একটি কথা ভালো করেই জেনে রাখা দরকার যে ব্যবসার ক্ষেত্রে মূলধন হচ্ছে লাভের ঊর্ধ্বে। মূলধন রক্ষিত থাকলে লাভের আশা করা যাবে, মূলধনই যদি নষ্ট হয়ে যায় তাহলে লাভের আশা করা হচ্ছে বোকামি। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হবে অপসারণ করা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া, সাধ্যমতো যুদ্ধের সরঞ্জামাদি সংগ্রহ করে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা, মুসলমানদের রক্তের বিনিময়ে অর্জিত ভূমিগুলোকে ইসলামের পূর্ণ শাসনের দিকে নিয়ে আসা। মুরতাদ অভিশপ্ত শাসকেরা এসে আল্লাহর আইন বিবর্তন করে শরীয়ত বিনষ্ট করে ফেলেছে, মুশরিকদের অপবিত্র শয়তানি কর্তৃত্বকে আসার সুযোগ করে দিয়েছে। উম্মতে ইসলামের প্রতি হিংসা ও শয়তানি শরীয়তের অনুসরণ করত এই সকল মুনাফিক শাসকবর্গ জমিনে ফাসাদ ছড়িয়ে দিয়েছে। আল্লাহ অথচ আল্লাহ পাক মুমিনদেরকে ফ্যাসাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিহাদের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয় তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা সুলেতে চড়ানো হবে অথবা তাদের হস্ত প্রসূতসমূহ বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশ থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য পার্থিব লাঞ্ছনা, আর পরকালে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উপকরণসমূহ তাদের কথা আর কার্যকলাপে পরিলক্ষিত হয়েছে। ইসলামী শরীয়ত বহির্ভূত বিষয় তাদের দ্বারা প্রকাশ পেয়েছে। কোরআন সুন্নাহর আইনের প্রতি তোয়াক্কা না করে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। সুতরাং প্রতিটি মুসলমানের জন্য এই মুহূর্তে স্বদেশকে কুফুর ও শিরক থেকে মুক্ত করা আবশ্যক। এই কাজটি আগামীকাল নয়, বরং আজকেই সমাধা করতে হবে, কারণ প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ডগুলো ইসলামের জন্য অভিশাপ হয়ে আসছে। প্রতি মুহূর্তে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কতিপয় জ্ঞানী লোক মনে করে যে তাদের বিরুদ্ধে ধীরে চিত্তে পদক্ষেপ ন্যায় বুদ্ধিমানের পরিচয় হবে, বরং সঠিক পন্থা হচ্ছে যে ইমানদারকে দাওয়াত এবং জিহাদের অস্ত্র ব্যবহার করে যত দ্রুত সম্ভব এই সকল মুরতাদদের উৎখাতের কাজ সম্পন্ন করতে হবে। আপনি অবশ্যই দেখে থাকবেন যে এই মুরতাদ শাসকদের তথ্য মন্ত্রণালয় মুসলমানদের মাঝে কিরূপ নাস্তিকতাপূর্ণ মতবাদ ছড়িয়ে দিচ্ছে। অপবাদ ও লাঞ্ছনাকে মুসলমানদের নিত্যদিনের সঙ্গী বানিয়ে দিয়েছে। জিনা ব্যভিচারকে মিডিয়ার মাধ্যমে আধুনিক রীতি হিসাবে তুলে ধরা হচ্ছে। সর্বপ্রতি ইসলামের মতো পবিত্র ধর্মকে মিটিয়ে নাস্তিক্যবাদী ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে। আপনি অবশ্যই দেখে থাকবেন যে খাদ্য ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে কত হারাম বস্তুকে হালাল হিসাবে বাজারে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, ইসলামের প্রতিটি বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, নারীদের পবিত্র সম্ভ্রম হিজাবের বিরুদ্ধে নিন্দা ও কঠোরতা আরোপ করা হচ্ছে। সুতরাং আছে কি এমন কোন ন্যায়পরায়ণ যুবক যার বলিষ্ঠ তরবারিয়ে সকল নাস্তিক মুরতাদদেরকে সরলপটে ফিরিয়ে আনতে পারবে? আপনি দেখে থাকবেন যে অর্থ মন্ত্রণালয় প্রতিদিন অবুজ মুসলমানদের মুখে সুদের বিষ ঢেলে দিয়ে তাদেরকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের কাতারে দাঁড় করাচ্ছে। কেউই আজ সুদী ব্যাংকে টাকা জমা ছাড়া নিজের সম্পদ সংরক্ষণ করতে পারছে না, সুদী সিস্টেম ছাড়া কেউ ব্যবসায় লভ্যাংশ গুনতে পারছে না। তারা প্রতিনিয়ত যে সকল ক্ষুদ্র ঋণের কথা বলে দারিদ্র লোকদেরকে সুখ সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখিয়ে থাকে, তাও এই সুদী সিস্টেম থেকে মুক্ত থাকছে না। বাধ্যতামূলক বিমা বা ইন্স্যুরেন্সের বেশে মানুষের জীবনকে নির্দিষ্ট বিষয়ের সাথে বেঁধে ফেলা হচ্ছে। আপনি দেখে থাকবেন যে শিক্ষা মন্ত্রণালয় আমাদের পরবর্তী প্রজন্মের হাতে কিরূপ শিক্ষা তুলে দিচ্ছে। এই বিজাতীয় শিক্ষায় শিক্ষিত হয়ে মুসলমানদের সন্তানেরা নাস্তিকতার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। এখন বিষয়গুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। শুকর বানরের ছেলেদের সাথে তারা বিভিন্ন শান্তি চুক্তি স্থাপন করে মুসলমানদের ইজ্জত সম্ভব ও নিরাপত্তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আপনি অন্যান্য ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকান এবং তাদের শিক্ষা এবং আল্লাহর নাজিলকৃত শিক্ষাকে এক পাল্লায় মাপেন, তাহলে এই সকল ভণ্ড নাস্তিক মুরতাদদের চেহারা আপনার চোখে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। এরপরও কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে মুসলমানদের কোনো আপত্তি থাকতে পারে? অথচ আল্লাহ তাআলা বলেন, আর যুদ্ধ করো যতক্ষণ না ফেতনা সম্পূর্ণ নির্মূল হয়ে যায় এবং দিন পরিপূর্ণভাবে একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত হয়ে যায়। এখন চিন্তা করুন, আমাদের দেশের ধর্ম কি আল্লাহর ধর্ম নাকি সম্পূর্ণই শয়তানের ধর্ম? খুব কমই পাবেন যেখানে ইসলামী শরীয়ত থেকে কোনো কিছু নেওয়া হয়েছে। কিছু দিন আল্লাহর জন্য, কিছু দিন গায়রুল্লাহর জন্য, তা তো হতে পারে না। সুতরাং পরিপূর্ণ আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত প্রতিটি মুসলমানকে জিহাদে অংশগ্রহণ করা ফরজ হয়ে গেছে। শেষ কথা হচ্ছে, আমরা জিহাদ করে যাচ্ছি, কারণ জিহাদই হচ্ছে উম্মতকে সম্মানের দিকে ফিরিয়ে আনার একমাত্র পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ধোকার ক্রয় বিক্রয় করবে, গরুর লেজ ধরে ঘরে বসে থাকবে, খেত খামার নিয়েই সন্তুষ্ট হয়ে জিহাদকে ছেড়ে দিবে, তখন আল্লাহ পাক তোমাদের উপর এমন লাঞ্ছনা চাপিয়ে দিবেন পরিপূর্ণভাবে আল্লাহর দিনে ফিরে না আসা পর্যন্ত, সেই লাঞ্ছনা তোমাদের থেকে কখনোই উঠে যাবে না। এখানে দিন বলতে জিহাদ উদ্দেশ্য করা হয়েছে। আমরা জিহাদ করে যাচ্ছি কারণ জিহাদই হচ্ছে জীবন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ তোমাদেরকে জীবন দান করবেন। মুফাসসিরিনগণ বলেছেন, এখানে জীবন বলতে জিহাদ উদ্দেশ্য করা হয়েছে। যদি বলা হয় আরেকটু ধৈর্য ধরো, তাহলে জেনে রাখবেন আল্লাহ কখনো চান না যে মুসলমান একটি মুহূর্ত অপমানের সাথে জীবন যাপন করুক, কারণ আল্লাহ বলেছেন মর্যাদা ও সম্মান একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য অবধারিত করা হয়েছে। অন্যত্র বলেন, কিছুতেই আল্লাহ তাআলা কাফেরদেরকে মুমিনদের উপর বিজয় দান করবেন না। যদি বলা হয় যে জিহাদ হচ্ছে ফিতনা, প্রতিউত্তরে আপনি তাকে আল্লাহর বাণীটি শুনিয়ে দিবেন, তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন, আমাকে ফেতনায় ফেলবেন না, জেনে রাখো তারা পূর্বের থেকেই ফেতনায় পড়ে আছে এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফেরদের পরিবেষ্টন করে রেখেছে। জিহাদ কেন ফেতনা হবে? অথচ জিহাদই সকল ফেতনাকে নির্মূল করে, কারণ আল্লাহ তাআলা বলেন, জিহাদ করে যাও যতক্ষণ না ফেতনা সম্পূর্ণ নির্মূল হয়ে যায়। যদি বলে জিহাদ তো মৃত্যু ঘটায়, তাহলে আপনি বলে দিন মৃত্যুর জন্যই তো জিহাদ করছি, কারণ জিহাদ করতে গিয়ে মৃত্যু হলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে, আর শাহাদাতই প্রতিটি মুজাহিদের সর্বোচ্চ বাসনা। আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে, তারা তাদের সংকল্প মোটেও পরিবর্তন করেনি। অন্যত্র বলেন, আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও উত্তম রিজিক প্রাপ্ত। যদি বলা হয় তুমি তো এ পথে একা, সাথে কেউ নেই, মানুষ তো নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত, উত্তরে বলে দাও, এটাই হকপন্থীদের নিদর্শন, হকপন্থী সম্প্রদায় পত্রে যোগে অপরিচিত থেকেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাহে যুদ্ধ করতে থাকুন, আপনি নিজের সত্তা ব্যতীত অন্য কোনো বিষয়ের জিম্মাদার নন, আর আপনি মুমিনদেরকে উৎসাহিত করতে থাকুন, শীঘ্রই আল্লাহ কাফেরদের শক্তি সামর্থ্য খর্ব করে দিবেন। আর আল্লাহ শক্তি সামর্থ্যের দিক দিয়ে অত্যন্ত কঠোর এবং কঠিন শাস্তিদাতা। এর ব্যাখ্যা ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীকে সম্বোধন করে আদেশ যে মুনাফিকদের কটূক্তিকে আপনি পরোয়া করবেন না, বরং সাথে কেউ না থাকলেও সঠিক রূপে আপনি আপনার যুদ্ধ চালিয়ে যান। হে প্রিয় মুসলিম ভাই, আপনার মনে উদয় হওয়া কিছু প্রশ্নমালা এবং উত্তর নিয়েছিল আমাদের এই ছোট্ট আয়োজন, আশা করি উত্তর পেয়ে গেছেন। আমরা কারা, কি চাই আমরা, আর জিহাদি বা কেন প্রয়োজন? সুতরাং আসুন, আল্লাহর দেওয়া এই মহা আমানত রক্ষায় আমাদের সাথে শরিক হয়ে যান। সত্য জানার পরেও আর বসে থাকবেন না। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে শুধুমাত্র পরহেজগারদের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিআন্নালহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم.